জুলুমের ঘোর অমানিশা কাটিয়ে সাম্যের উজ্জ্বল আলোয় এ ভুবনকে উদ্ভাসিত করতে যুগে যুগে অসংখ্য বীর মুজাহিদ বিলিয়েছেন নিজেদের তরতাজা প্রাণ। এখনো প্রতিনিয়ত বিশ্বের আনাচে কানাচে ইসলামের দুরন্ত যোদ্ধারা হাসি মুখে পান করছে শাহাদতের অমীয় সুধা। ক্ষণিকের জীবন বিলায় দিতে তৈরি আছি মোরা অবিরত, রক্ত দেব তোমার পথে প্রভু তুমি চাইবে যত, রক্ত দেব তোমার পথে প্রভু তুমি চাইবে যত, ক্ষণিকের জীবন বিলায় দিতে তৈরি আছি মোরা অবিরত, রক্ত দেব তোমার পথে প্রভু তুমি চাইবে যত, রক্ত দেব তোমার পথে প্রভু তুমি চাইবে যত। জালিমের নৃশংস অত্যাচারে কাঁদিতেছে মাজলুম অনাহারে, জালিমের নৃশংস অত্যাচারে কাঁদিতেছে মজলুম অনাহারে, নিরপরাধী বসুন্ধরা তোমার কাছে আর কাঁদবে কত, রক্ত দেব তোমার পথে প্রভু তুমি চাইবে যত, রক্ত দেব তোমার পথে প্রভু তুমি চাইবে যত, তোমার বিধান প্রতিষ্ঠাতে মরছে মানুষ দিনে রাতে, তোমার বিধান প্রতিষ্ঠাতে মরছে মানুষ দিনে রাতে, হাসি মুখে বিদায় নিল মোমিন তোমার শত শত, হাসি মুখে বিদায় নিল মোমিন তোমার শত শত, রক্ত দেব তোমার পথে প্রভু তুমি চাইবে যত, রক্ত দেব তোমার পথে প্রভু তুমি চাইবে যত, তোমার কাছে এই ফরিয়াদ বিনিময়ে দিও না যাক, তোমার কাছে এই ফরিয়াদ বিনিময়ে দিও না যাক, তোমার ডাকে সাড়া দেব যদিও থাকি কর্মরত, তোমার ডাকে সাড়া দেব যদিও থাকি কর্মরত, আমাদের রক্ত বিলায় দিতে তৈরি আছি মোরা অবিরত, রক্ত দেব তোমার পথে প্রভু তুমি চাইবে যত, রক্ত দেব তোমার পথে প্রভু তুমি চাইবে যত, রক্ত দেব তোমার পথে প্রভু তুমি চাইবে যত।